আসবে যখন ডাক ওই পরপার, নিয়ে যাব কি আমি সেঠায়। আসবে যখন ডাক ওই পরপার, নিয়ে যাব কি আমি সেঠায়। দুনিয়াতে নেট করেছি কত ভুল, এ পাপের বোঝা রাখব কোথায়। শোনো ইয়া খোদা দয়া করো, গুনাহ মোর মাফ করো, মনের কালি সব দূর করো, পাপে ভরা দিল সাফ করো। আসবে যখন ডাক ওই পরপারে, নিয়ে যাব কি আমি সেঠায়। দুনিয়াতে নেট করেছি কত ভুল, এ পাপের বোঝা রাখব কোথায়। তোমার হুকুম নামাজ রোজা করিয়াছি আমি যে কাজা, জেনে বুঝে করেছি অস্বীকার, তুমি প্রভু আর আমি প্রজা। জান্নাত জাহান্নাম কর মেরি ফল, এতে ফেল হতে চাহি না গো। শোনো ইয়া খোদা দয়া করো, গুনাহ মোর মাফ করো, মনের কালি সব দূর করো, পাপে ভরা দিল সাফ করো। লাখো নবী পাঠিয়েছো পিরলিদের, পাঠিয়েছো তবকলে মাতে এনেছি মান, কোরআন আখেরাতে কবর মিজান, এমডি মেহবুব চাইছে সজদায়, তারে ফিরায় আজ দিও না গো। শোনো ইয়া খোদা দয়া করো, গুনাহ মোর মাফ করো, মনের কালি সব দূর করো, পাপে ভরা দিল সাফ করো। শোনো ইয়া খোদা দয়া করো, গুনাহ মোর মাফ করো, মনের কালি সব দূর করো, পাপে ভরা।